الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نهيت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تثابت أمتي سقطت من عين الله أو كما قال النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে তার খাস বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করে মসজিদের পরিবেশে আসার তৌফিক দান করলেন এবং মহান হুকুম মাগরিবের নামাজ জামাতে সেটা আদায় করার তৌফিক দান করলেন অতঃপর দিনের ফিকির নিয়ে দিনের জন্য মেহনত এবং মুজাহাদার ফিকির নিয়ে যে একটি কথা আলোচনা করার এবং শ্রবণ করার জন্য সুযোগ দান করলেন এই সমুদায় নেয়ামতের শুকর আদায় করব দিল থেকে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। উজুর সাথে মসজিদে নামাজের পর বসে থাকা এটা বহু স্মরণে গির্জার বহুত বড় নেকির কাজ। একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা ওনাকে বলছে স্বপ্ন যোগে রাসূলদের স্বপ্ন এটা ওহী আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ তুমি কি জানো ওই সমস্ত আমল কোন আমল যে আমলগুলোর সওয়াব এত বৃহৎ এত বিশাল যে সওয়াবগুলো নৈকট্যশীল ফেরেশতারা আসমানে উঠানোর জন্য তারা প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও মাওলা আমি তো জানি না জানাইলে আমি জানবো তাছাড়া তো জানি। আল্লাহ তাআলা বললেন যে ছোট ছোট আমল যেমন ওজুর পর মসজিদে বসে থাকা নামাজের পর ওজুর সহিত মসজিদে বসে থাকা নামাজের পর কিছুক্ষণ জিগের ফিকিরে ওজুর সাথে মসজিদে বসে থাকা এটা এমন আমল যে আমলের সওয়াব উপরে উঠানোর জন্য নৈকট্যশীল ফেরেশতারা প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় কারাকারিতে লিপ্ত হয়ে যায়। আমরা তো চাই তাড়াতাড়ি বাইরে আসি যত তাড়াতাড়ি আমরা বের হতে পারলে বাঁচি। মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর এটা দুনিয়ার কোনো আমার আপনার বাসা বাড়ির ঘরের মতো না ঘরের বহু মর্যাদা বলে যে এই ঘরে যদি কোনো ব্যক্তি অজুর সাথে বসে থাকে কোনো ইবাদত না কোনো জিকির না কোনো তাসবিহ না নামাজ না তেলাওয়াত না শুধু শুধু যদি বসে থাকে রহমতের ফেরেশতাদের পক্ষ থেকে রহমত আর মাগফিরাতের দোয়া পাইতে থাকে। বুখারী শরীফের হাদিস প্রমাণ সাক্ষী আল্লাহ রাসূল সাক্ষী আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে কি দোয়া করে জানেন দোয়া করে আল্লাহুম্মা ইগফির লাহু ইয়া আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। হুজুর সাথে যেহেতু বসে আছে হুজুর শহীদ বসে আছে তোমার ঘর রহমতের কেন্দ্রে বসে আছে তাকে মাফ করে দাও আল্লাহুম্মা আরহামহু ইয়া আল্লাহ এই বান্দার প্রতি তুমি রহম করো রহমতের ভিখারি হয়ে বসে আছে একে মাফ করো রহমত আল্লাহুম্মা তুব আলাইহি ইয়া আল্লাহ এই বান্দার প্রতি তুমি তোমার দয়ার অনুগ্রহ বর্ষণ করো। ভাই এটা কত বড় দোয়া যারা বুঝে এই দোয়াগুলো যারা বুঝে তারা এটার কদর করে আর যারা বুঝে না তারা কদর করে। আপনি নির্জনে নিরালায় বসেন মসজিদে অসুবিধা নেই আপনি ওজুর সাথে নির্জনে নিরালায় মসজিদের এক কোনায় বসেন বসে কিছু ফিকির করেন কিছু সময় কাটান একটু পরে মসজিদ থেকে বের হন এত অসুবিধা কি ভাই এমন না যে আমি 5 মিনিট পরে গেলে আমার বহুত বড় ক্ষতি হয়ে যাবে এমন তো বিষয় না। এই জন্য ভাই মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর এই ঘরের বহুত বড় মর্যাদা বহুত বড় মর্যাদা রহমতের ফেরেশতারা যে মুমিনের জন্য দোয়া করে এই কথাটা কোরআনেই আছে ربنا وفيت كل شيء رحمة وعلما سورة المؤمن একটা সূরা আছে কোরআনে মুমিনের মর্যাদা বয়ান করা হয়েছে সূরার মধ্যে মুমিনের কি শান কি মান কি মর্যাদা আল্লাহ তাআলা বলেন যে ঐকট্যশীল ফেরেশতারা যারা নাকি হামালাতুল আরশ আরশ বহনকারী ফেরেশতারা তারা এরকম মুমিনের জন্য দোয়া করে রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা হে মাওলা তোমার দয়ার অনুগ্রহ প্রত্যেকটি জিনিসকে তো পরিব্যাপ্ত করে নিয়েছে ফাগফির লিল্লাযীনা তাবু হে মাওলা ক্ষমা করে দাও ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করে দাও যারা তোমার দিকে ধাবিত হয়েছে তৌবা মানে কি ধাবিত হওয়া এটা আমরা আল্লাহর ঘরের দিকে এখন ধাবিত হয়েছি ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবউ সাবীলাক যারা তোমার দিকে ধাবিত হয়েছে তোমার পথ অবলম্বন করেছে মসজিদের আল্লাহর পথ এটাকে সাবীলুল্লাহ বলা ভাই শুধু জিহাদ করতে গেলেই সাবিলুল্লাহ হয় তা না মসজিদ এটাও সাবিলুল্লাহ আল্লাহ তাআলা পথ বুখারি শরীফে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে জুমার জন্য যে ব্যক্তি হেঁটে হেঁটে যায় জুমার জন্য মসজিদে হেঁটে হেঁটে যায় তার ব্যাপারে হাদিস আনছে কি জানেন ভাই যে ব্যক্তি জুমার জন্য হেঁটে হেঁটে গেল আর তার পায়ে ধুলা লাগলো এই ধুলা হলো আল্লাহ রাস্তার ধুলা এই ধুলা মিশ্রিত পা জাহান্নামে যাবে قال رسول الله صلى الله عليه وسلم من البرت قدمه في سبيل الله فجاءت দুই পা ধুলায় দূষিত হলো আল্লাহর রাস্তায় এই হাদিসটা আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জুমার অধ্যায় জুমার নামাজের অধ্যায় এই হাদিসটা এনেছে ভাই যার দুই পা ধুলায় দূষিত হলো আল্লাহর রাস্তায় হাররামাহুল্লাহু আলান্নাস দুই পা ওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিল ভাই আমরা কি মনে করি মসজিদের দিকে যাওয়া মসজিদের দিকে কদম উঠানো জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া এই জন্য কথা আছে পায়ে হেঁটে যাওয়া জুমার নামাজের জন্য আপনি যত দূরে যান পায়ে হেঁটে যান যদি আপনি আপনার প্রয়োজন না হয় সময় যদি থাকে কি জন্য জানেন প্রতিটি কদমে কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটি গুণাবাদ করবেন এক একটি মর্যাদা দান করবেন এরকম ভাবে এক একটি সওয়াব আল্লাহ তাআলা দান এই জন্য বুজুর্গারের দিন অনেকে কি করতো জানেন বাড়ি নিকটে কিন্তু ছোট ছোট কদম দিয়ে দিয়ে যাইতো ছোট ছোট কদম যত কদমে তত নেকি আল্লাহ তাআলা দান করে নেকির জন্য তারা ভিখারি ছিলেন ভাই আসলে মসজিদ কি জিনিস এটা আমরাও বুঝি না আমরা পরিপূর্ণ বুঝি না তো রহমতের ফেরেশতারা দিয়ে দোয়া এখানে পাওয়া যায় আর এখানে যে দুই একটা কথা হচ্ছে আলোচনা হচ্ছে এই যে দুই একটা কথা হচ্ছে জিকিরের কথা হচ্ছে জিকির আমি আপনাদের সামনে আলোচনার জন্য কোরআনে কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করি এই দুইটি আয়াতে কারিমাকে সামনে রেখে এবং একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই হাদিসের আলোকে দুই একটি কথা আলোচনা করছি একটি আয়াত হলো এই দাওয়াত ও তাবলীগ সম্পর্কে একটি আয়াত আরেকটি আয়াত হলো জিকির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফালকুরুনি আযকুরকুম অতএব হে বান্দা তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো অতএব কেন বলছি জানেন হা আরবি ভাষায় হা হলো অতএব মানে পূর্বের আলোচনার পর পূর্বের আলোচনার জের হিসেবে এটা আছে আগে অনেক আলোচনা হয়েছে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন আমাদের প্রতি কি কি নেয়ামত দান করেছেন এই নেয়ামত রাজির বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন দিয়ে শেষে এসে বলছেন এত নেয়ামত তোমাদেরকে দিলাম মহান মহান নেয়ামত দিলাম অতএব তোমরা আমার জিকির করো আমার স্মরণ জিকির মানে কি ইবাদত জিকির মানে ইবাদত ভাই আমি আপনি মুখ থেকে জুবান থেকে আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করবো এটাও বলে হাদিসটা এই জিকিরও যতদিন আছে পৃথিবীতে এই জিকিরও যতদিন আছে এরকম মুমিন যে জিকিরকারী আছে তার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন না কিয়ামতের মতো মহা বিপদকে আল্লাহ তাআলা পিছাইয়া দিবেন ঘটাইয়া দিবেন لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله فأي زمينه الله الله اتشارن كر يك جن مومنه جدي تاكي وي مومنه خطير الله تبارك وتعالى قيامت غطا بنا قيامت مصيبت جنش كنا بھائي ورا مصيبت جنش وي مصيبت كالله الله تعالى غطا بنا অন্য হাদিসে আছে যদি বান্দা যদি আল্লাহ মহব্বতের সাথে নাম উচ্চারণ করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলে, হে ইসরাফিল, তুমি ফিঙ্গায় ফুৎকার দোয়াকে 40 বছরের জন্য ফিরিয়ে দাও। কেন? যে আমার বান্দা এখনো আছে। তাই জিকিরের বহু দাম। আমি আপনি যদি জিকির করি বেশি থেকে বেশি, যদি আল্লাহর ইবাদত করি, জিকির মানে ইবাদত, নামাজ এটাও জিকির, যাকাত এটাও জিকির, হজ এটাও জিকির, দাওয়াত তাবলীগ এটাও জিকির, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটাও জিকির। জিকির এটা ব্যাপক শব্দ, জিকির মানে সব ধরনের ইবাদতকে বলা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলতেছে নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, তার মানে ওটাও জিকির, ওটাও কি ভাই জিকির। তো আল্লাহ তোমারক ওয়া তাআলা আমাকে আপনাকে জাকিরিন শাকিরিন বান্দা হওয়ার জন্য, জাকিরিন শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের সাদৃশ্যতা অবলম্বন করার তৌফিক দান ভাই। আল্লাহর কাছে এই সাদৃশ্যতার বহু দাম। আমরা প্রকৃত আল্লাহওয়ালা হইতে পারি নাই, প্রকৃত বুজুর্গ হইতে পারি নাই, কিন্তু তাদের কিছু সাদৃশ্যতা পাইছে, সুরত পাইছে। দেখেন এই যে নামাজের পর মসজিদে বসে থাকা, নামাজের পর ওজুর সাথে মসজিদে বসে কিছু কথা শোনা, কোরআন হাদিসের কথা শোনা, এটা আল্লাহওয়ালাদের আমল। তাদের আমল আল্লাহর খাস বান্দাদের আমল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই খাস বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করা তৌফিক দান। এখন আমরা আল্লাহর কাছে এটাই চাইতে হবে, মাওলা তুমি তো সুরত দিয়েছ, তুমি সাদৃশ্যতা দিয়েছ, তুমি আমাদের মধ্যে তাদের হাকিকত দান করো। এই জন্য আল্লাহর খাস বান্দারা দোয়ার মধ্যে এরকম বলতো, ইয়া রব তেরে মাহবুব কি সাবাহাত লেকে আয়া হু, উসকো হাকিকত কর দে মাই সুরত লেকে আয়া হু। হে আল্লাহ, হে মাওলা, তোমার খাস বান্দাদের সাদৃশ্যতা আর সুরত আমি অবলম্বন করে আসছি, ভিতরে তো কিছু নাই, হাকিকত নাই, কিন্তু তুমি যদি চাও তাহলে তাদের মতো হাকিকত আমার মধ্যেও পয়দা করে দিতে পারো। হাকিকত মানে বাস্তবতা ভাই, আমাদের মধ্যে বাস্তবতা নাই, হাকিকত নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমাদের মধ্যে পয়দা করে দিতে পারেন কিনা ভাই। যেন আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হওয়ার জন্য দোয়া। দেখেন আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হওয়া এটা হলো দুনিয়ার সফলতা, আখেরাতের সফলতা। যদি আমি আপনি কোনো না কোনো জেলায় কোনো না কোনো বাহানায় যদি আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হয়ে যায় তাহলে বাস, আমার আপনার কামিয়াবি পদচুম্বন করবে, সফলতা পদচুম্বন করবে। দুনিয়া তো আমি আপনি কামিয়াব, আখেরা তো কামিয়াব। সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশাহ নবী ছিলেন, কিন্তু মৃত্যুর আগে যে কি দোয়া করছে জানেন? কোরআনে আছে, সূরা নামল খুলে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছে ওনার দোয়া ছিল, এতে দোয়ার দোয়ার মধ্যে অনেক কথা আছে, তার মধ্যে শেষে আছে ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। হে মাওলা, তুমি আমাকে অনেক রাজত্ব দিয়েছো, বাদশাহ দিয়েছো, সবকিছু দিয়েছো, কিন্তু মৃত্যুর আগে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে তোমার দয়ার বদৌলতে তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। নবী কেন এই কথা বলতে হবে? নবী তো এটা আল্লাহর নৈকট্যশীল বান্দা, ওনাকে কেন এই কথা বলতে হবে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য নবীদের দোয়া, উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য কি আদর্শ, আমাদেরকে শিখানো হয়েছে যে আমরা যেন এই দোয়া করি। তোমার দয়ার বদৌলতে, আমার যোগ্যতার দ্বারা না ভাই, কোনো কিছু যোগ্যতার দ্বারা হবে না, যোগ্যতার দ্বারা কিছু হয় না, কারো কোনো কৃতিত্বের দ্বারা কিছু হয় না, ডিগ্রির দ্বারা কিছু হয় না, এটা হয় আল্লাহ তাআলা রহমতের বদৌলতে। আল্লাহ তোমার রহমতের বদৌলতে আদখিল নি, আমাকে দাখিল করাও, দাখিল করো, প্রবেশ করো, ইবাদিকা সালেহীন, তোমার সালেহীন বান্দাদের। ইউসুফ আলাইহিস সালাম উনি বাদশাহ পেয়েছিলেন, শাসন কর্তৃত্ব পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওনার জীবন বৃত্তান্ত কোরআনে কারিমের সূরা ইউসুফের মধ্যে আছে। উনি ওনার জীবনের শুরুতে অনেক জুলুম নির্যাতন সহ্য করতেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করতেন, ভাইয়েরা সৎ ভাইয়েরা ওনাকে কূপে নিক্ষেপ করেছে, মারধর করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সব তিনি সহ্য করেছে, কিন্তু আল্লাহ তাআলা জীবনের শেষ প্রান্তে গিয়ে তাকে ক্ষমতার আসনে সমাসীন করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে মিশরের খাদ্যমন্ত্রীর আসনে সমাসীন হয়েছিলেন, হয়েছিলেন কিনা কোরআনে এই কথা সব আছে। তো শেষ পর্যায়ে যখন ভাইদের সাথে দেখা হলো, ভাইদের থেকে প্রতিশোধ লাগলো, কোরআনের ভাষায় আছে, ভাইদের সাথে যখন শেষ পর্যায়ে পরিচয় হলো, উনি কিন্তু ক্ষমতার মতন নেই, উনি যদি চাইতো যে তোমরা আমার উপর জুলুম করেছিলে, কুয়াতে নিক্ষেপ করেছিলে, তোমাদের প্রতিশোধ নিবো আজকে, আমাদের মতো লোক হলে বলতাম কি তোমাদের প্রতিশোধ নিবো আজকে, আমাকে চিনো, আমার ক্ষমতা চিনো, আমার আমল এখন চলতেছে, আমার যুগ চলতেছে, প্রতিশোধ দিব। কিন্তু নবীদের ভাষায় নবীরা কোনোদিন প্রতিশোধ লেয় নাই কখনো। নবী ইউসুফ আলাইহিস সালাম কি বলছে ভাইদেরকে, লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, কিন্তু ক্ষমাশীল, দয়া ছিল। দোয়া করছি, উল্টা দোয়া করছি, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম বাদশাহীও করেছে, পরে মৃত্যুর আগে দিয়ে কি দোয়া করছে জানেন? মৃত্যুর আগে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবীলিল আহাদি। তো মাওলা, মৃত্যুর আগে যে আল্লাহর কাছে কি চাইতে হয় ভাই? কি চায়? নবীরা কি চাইছে আর আমরা কি চাই? জানে বলতেছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবীলিল আহাদি। মাওলা, তুমি আমাকে রাজত্ব পর্যন্ত দিয়েছো, আর তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যার এলেম দান করেছো, আর ওই এলেমের কারণে আমি রাজত্ব পাইছি। হাতি রাসমা ওয়াতিওয়াল আরদ, তুমি আসমান এবং জমিনের স্রষ্টা, সৃষ্টিকর্তা। তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসালিহি, মাওলা তুমি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দাও, আর আমার সালেহীন যারা তোমার সালেহীন বান্দা আছে, আমার সাথী সঙ্গী যারা আছে তাদের সাথে আমাকে মিলায় দাও। তাই নবী রাসূল কোন এরকম দোয়া করছে কেন? আমাদের যে শিক্ষা দেওয়া, আমরাও যেন এটাই দোয়া করি। মাওলা আমাদের শিকাফাটা আমল কি অশিলা করে জড়িয়া বানায় আমাদেরকে তোমার খাস বান্দাদের সাথে মিলায় দাও, খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, এরকম আল্লাহর কাছে দোয়া করো। যে যতই ইবাদত করি, আমি আপনি যদি খাস বান্দাদের অন্তর্ভুক্ত না হতে পারি, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ তাআলা ফরমাবদার বান্দা যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ঘোষণা দিয়ে দেবে। কি ঘোষণা দেবে জানেন? বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, হে শান্ত হৃদয়ের অধিকারী, যারা আমার দিন পাইয়া শান্ত হয়েছিলে, দিন পাইয়া যারা এরকম খুশি হয়েছিলে, রাজি হয়েছিলে, আজকে তারা আমার কাছে আসো, মৃত্যুর আগেই বলবে আমার কাছে আসো, আমার কাছে ফিরে আসো, তোমার প্রতি তোমাদের রব রাজি, তোমরাও তোমাদের রবের প্রতি রাজি। আমার বান্দাদের কাতারে ঢুকে যাও, আমার খাস বান্দাদের কাতারে সামিল হয়ে যাও, অদ্ভুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করাটা পরে, আগে আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হয়। এই জন্য আমি আপনি দুনিয়াতে এই দোয়াটাই করা দরকার, মাওলা তোমার খাস বান্দা অবশ্যই আছে এই পৃথিবীতে, আছে না ভাই? যতদিন কোরআন আছে বিশ্বাস রাখবেন, এটা আল্লাহর কথা, রসুলের কথা। যতদিন কোরআন আছে, কোরআনওয়ালা আছে, কোরআনওয়ালা হলো আল্লাহর খাস বান্দারা, যারা কোরআনের অনুসারী তাদেরকে আহলে কোরআন বলা হয়, কোরআনওয়ালা বলা হয়। কোরআন যতদিন আছে আহলে কোরআন ততদিন আছে, এটা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এক আয়াতের মধ্যে আছে। দেখেন, আল্লাহু নাযযালা আহকামাল হাদীদি কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ তাআলা বলতেছেন আমি এমন এক কিতাব নাযিল করেছি যে কিতাবের আয়াতগুলো একটা আর একটা সাদৃশ্য আছে। তাকশাইরু মিন হুজুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কোরআনের আয়াত শুনলে এক শ্রেণীর মানুষ তাদের লোক খারাপ হয়ে যায়, তারা হলো আল্লাহর খাস বান্দা। তার মানে যতদিন কোরআন আছে ততদিন ওই খাস বান্দারাও আছে। যদি কেউ এই যুগে এরকম ধারণা করে আল্লাহর খাস বান্দা বলতে কেউ নাই, সব তো বাদপাত, জুয়া তো, সব খারাপ মিথ্যুক, তাহলে এটা সে ভুলের মধ্যে, সে নিজের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করতেছে, যেমন আমি যেমন সবাই তেমন না, এরকম নয়। আল্লাহর খাস বান্দারা আছে, হয়তো আমি নয় আপনি নয়, কিন্তু আছে, হয়তো আমি তাকে চিনি না জানি। ভাই আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হওয়ার জন্য দোয়া করা, দোয়া করবো কিনা আমরা? আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হওয়ার জন্য কিছু আমল আছে, মাধ্যমিক আমল আছে, আমি সেই আমলের কথা অল্প সময়ের মধ্যেই তুলে ধরবো। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা অতএব আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো। দেখেন আল্লাহ কত দয়ার মেহরবান, কত দয়ার অনুগ্রহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াদা দিচ্ছে, হে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, তার মানে তোমার নাপাক জবান দিয়ে যদি আমার পবিত্র নামকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে তোমাদেরকে স্মরণ করি। আমাদের জোবান না পাক ভাই, আমরা যে আল্লাহকে স্মরণ করি, যদি আল্লাহ তাআলা এই কথাটা বলে দিত, এই বান্দা জোবানকে আগে পাক করো, মিথ্যা বলো, গীবত করো, জোবানকে আগে পাক করো, এই জোবান, এই নাপাক জোবান দিয়ে আমার পবিত্র নাম নিতে পারবে না, এই তৌফিক তোমাকে আমি দিব না, বন্ধ করে দিলাম, তাহলে আমাদের কোনো ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ এমন কি করেনি। দেখেন আমাদের জোবান নাপাক, জোবান কেমনে নাপাক, কেউ যদি মিথ্যা কথা বলে, হাদিস আছে এই মিথ্যা কথার দুর্গন্ধটা রহমতের ফেরেশতারা দু এক মাইল পর্যন্ত দূরে সরে যায়। তার মানে রহমতের ফেরেশতারা মিথ্যা কথার দুর্গন্ধটা সহ্য করতে পারে না। সেই মিথ্যা কথা আমরা ভরি ভরি বলি কিনা, বলি কিনা, তাহলে আমাদের জোবান নাপাক। এই নাপাক জোবান দিয়ে পবিত্র নাম আল্লাহ স্মরণ করবো, আল্লাহর কত বড় দয়া মেহরবানি। আল্লাহ তাআলা বলতেছে যে তুমি যদি নাপাক জোবান দিও আমার পবিত্র নাম উচ্চারণ করো, আমি তোমাকে স্মরণ করবো। তা আল্লাহ স্মরণ করা মানে কি? আল্লাহ তাআলা তার স্মরণের উপর আমাদেরকে প্রতিদান দান করবো। আল্লাহ তাআলা স্মরণ করবেন মানে কি? আল্লাহ তাআলা তো ভুলে যান না, কোনো ভুলে যান নাকি? আমরা যেমন ভুলে যাই আবার স্মরণ করি, বলে কি একজনের সাথে দেখা বলে, ভাই আপনার কথা আমি ভুলে গেছিলাম, আমাদের মধ্যে ভুল হয়, কিন্তু আল্লাহ তাআলার কি ভুল হয়? লা ইযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমাদের মাওলা কেমন, তার পরিচয় কোরআনে আছে। আমাদের মাওলা এমন মালিক, এমন মাওলা, জীবনে কখনো তিনি ভুল করেন না এবং তার থেকে কোনো জিনিস ছুটে যায়, কোনো জিনিস ছুটে যায়। আল্লাহ আমাদেরকে জিকির করার কথা বলছে ভাই, জিকির, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি হচ্ছে জিকির, ঠিক আছে, এগুলি ইবাদত, জিকির। কিন্তু এমনও একটা জিকির আছে, আপনি ইনফিরাদি ভাবে একা একা নির্জরে নিরালা এরকম আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকেন, কালিমা তৈয়বা জিকির করেন, এইভাবে জিকির করেন, সকালে একশো বার, বিকালে একশো বার জিকির করেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আল্লাহ তাআলা বিলায়াতের দরজায় পৌঁছা দেবেন। ভাই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিলেন, দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন, আবেদন করে বলছিলেন যে মাওলা আমি তো স্পেশাল নবী, আমি তো ক্যাবিনেট নবী, আমাকে একটা দোয়া শিখাই দিন, যে দোয়া আমি আমল করলে আপনার নৈকট্যতা অর্জন করতে পারি, আপনার নিকটে যেতে পারি। আল্লাহ তাআলা বলে যে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মূসা আলাইহিস সালাম একটু স্পেশাল নবী ছিলেন, তো একটু ডাক ফিটছিল, তার একটি শান সহকার ছিল। আর উনি বললেন যে মাওলা এটা তো সবাই পারে, এটা তো সবাই পারে, আমি চাইছিলাম যে একটা খাস দোয়া, স্পেশাল দোয়া চাইছিলাম আমি, তা আপনি তো এমন এক দোয়া দিলেন যেটা তো সবাই পারে। আল্লাহ তাআলা বললেন হে মূসা তুমি কি জানো এই কালিমার ওজন কত, এই কালিমার ওজন কত তুমি জানো? এই কালিমাকে যদি এক পাল্লা রাখা হয়, আর সাত আসমান সাত জমিন পৃথিবীর সমস্ত কিছুকে যদি আরেক পাল্লা রাখা হয়, ওই কালিমার পাল্লাটাই বেশি উজনী হবে, ভারী হবে। ভাই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করার পরে এই কালিমা পাইছিলেন, আর আমি আপনি কোনো দরখাস্ত করেছি, কোনো আবেদন পত্র জমা দিছি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই কালিমাওয়ালা বানিয়েছে। সকাল বিকাল যদি আমি আপনি একশো বার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নির্জরে নিরালা বলে যদি জিকির করি আমি, আপনি কোনো অসুবিধা আছে ভাই? না, বহুত বড় বহুত বড় নেকি হাসিল হবে, বহুত বড় দরজাত বলন্দ হবে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওলি হিসেবে কবুল আর মঞ্জুর। ভাই আল্লাহর নামে শুধু জিকির, যদি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই নামে যদি জিকির করেন, আল্লাহ তাআলা নৈকট্য দেওয়ার জন্য আল্লাহ বলছেন قُلِ ادْعُوا اللَّهَ عَبِدُ الرَّحْمَنِ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى আল্লাহ কে আল্লাহ বলতেছে, আমাকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, যেই নামেই ডাকো, আমার সুন্দর সুন্দর অনেক নাম আছে, আসমায় হুসনা আছে, যেই নাম তোমার মন চায় ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এক এক মূর্তি গুজারি আশি বছর ধরে মূর্তিকে সামনে নিয়ে এরকম ভাবে জিকির করতো, মূর্তিকে সামনে নিয়ে ডাকতো, জিকির করা মানে ডাকা, সালাম করা, মূর্তিকে সামনে নিয়ে এরকম বলতো, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই বুথ এই বুথ এই বুথ, যারা মূর্তি পূজা করে তাই পারে, মূর্তিকে সামনে নিয়ে এরকম ভাবে আরাধনা করে, পূজা করে, ইয়া সালামু ইয়া সালামু বলে কিনা, কিন্তু কোরআনে আছে মূর্তি কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারে, সাড়া দিবে? এই জন্য ভ্রষ্টতা, এটা গোমরাহি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই গোমরাহি থেকে বাঁচাইছে। কত মানুষ যা দেখেন আমার আপনার বাড়ির আশপাশে সত্যি পূজা করছে, আছে কিনা ভাই? আমি আপনি চিন্তা করি যে আল্লাহ তালা আমাকে আপনাকে কালীমওয়ালা বানাইছে, ওই মূর্তি পূজার বদভ্রষ্টতা থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন, চিরস্থায়ী জাহান্নামের পথ যদি ইমান না নিয়ে যেতে পারে, ওই অবস্থায় যদি তার মৃত্যু ঘটে যায় চিরস্থায়ী জাহান্নামে হইত। কোরআনের কথা, স্পষ্ট হাদিসের কথা। আল্লাহ তাআলা কোরআনেও বলছে, মান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইয়াস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় গোমরাহ কে হতে পারে, বদভ্রষ্ট কে হতে পারে, যে এমন কতগুলো মূর্তিকে ডাকে যেই মূর্তি কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই বদভ্রষ্টতা থেকে হেফাজত করেছেন কিনা ভাই? মূর্তিকে নিয়ে ডাকতেছে, 80 বছর পর্যন্ত ডাকতে, জীবনে ডাকে সাড়া দেয়। একদিন ভুলক্রমে জোবানের মার পেয়েছে আর কি, মানুষের জোবানে অনেক সময় একটা বলতে চায় আর একটা হয়ে যায়, হয় না এরকম? এটাকে বলে হ্যাঁ জোবানের মার পেয়েছে। জোবানের মার পেয়েছে একদিন এরকম ভাবে, ইয়া সনামু বলতে বলতে এসে গেছে, ইয়া সমাধু কার নাম? আমাদের মালিকের নাম, আমাদের মালিকের নাম, মালিকের নাম আছে, 99টি নাম আছে, আসমায়ে হুসনা হাদিসে আছে, আসমায়ে হুসনা আপনি পড়বেন, পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই নামের ওসিলা আপনার দোয়া করবেন। আমাদের বাচ্চাদেরকে এই নামগুলো মুখস্থ শেখানো হয়, আসমায়ে হুসনা বলো, দাঁড়াও দেখি আসমায়ে হুসনা বলো, মুখস্থ বলো, বাচ্চাদেরকে শেখানো হয়। কেন শেখানো হয় ভাই? এই নামের মতো অনেক বরকত আছে, মাহাত্ম্য আছে, বুজুর্গী আছে, মহত্ব আছে, এই জন্য এই নামের ওসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করে। যাই হোক, আর মুখ দিয়ে বাইরের দিকে ইয়া সমাধি, সাথে সাথে গায়েবের থেকে আওয়াজ আসছে, লাভাইকে ইয়া আব্দি, বান্দা তোমার সামনে আমি হাজির, কি বলতে চাও বলো, আমি তো সব সময় তোমার নিকটে। আল্লাহকে আমাদের নিকটে কিনা ভাই? আমরা দূরে মনে করি, আল্লাহ তারা সব সময় নিকটে, সব সময় নিকটে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দা। আল্লাহ রাসূল কথা আছে কোরআনের কথা, এটা সরাসরি কোরআন থেকে বলছে। এক সাহাবি মূর্খ, কেবল মুসলমান হয়েছে কিছু জানে না, আল্লাহর আদব সম্পর্কেও জানে না, রসুলের আদব সম্পর্কেও জানে না, আয়েশা বলছে, হে মোহাম্মদ আমরা তো মুসলমান হয়েছি কিন্তু নতুন মুসলমান হয়েছি, এখন আল্লাহ তাআলা কি নিকটে না দূরে এটা একটু জানতে চাই। যদি আল্লাহ নিকটে থাকে তাহলে আমরা আস্তে আস্তে যদি আল্লাহকে ডাকি তা তো শুনবে, আর যদি দূরে থাকে তাহলে আমরা জোরে জোরে আল্লাহ তাআলাকে ডাকবো তাহলে শুনতে পাবে, তাছাড়া তো শুনতে পাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে যে আল্লাহকে নিকটে না দূরে, বিষয়টা তো হলো আল্লাহ, রসুল কি বলবেন? রসুল চুপ আছে নীরব আছে। এই প্রশ্নকারী যে প্রশ্ন করতেছে রসুলকে, আল্লাহ জানেন না, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা দিয়ে জিবরিল আমিনকে পাড়া দিয়েছে, যাও আমার ওই মূর্খ বান্দা, মূর্খ হলেও সে আমার বান্দা, আমার সম্পর্কে জানতে চাইছে, আমি কি নিকটে না দূরে জানা দাও, আমি সব সময় নিকটে বান্দা। ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, আমার বান্দা আমার সম্পর্কে জানতে চায় যে আমি কি নিকটে না দূরে, বলে দাও আমি সব সময় বান্দার নিকটে। কতটুকু নিকটে জানেন? আল্লাহ তাআলা এটারও বর্ণনা অন্য আয়াতের মধ্যে দিয়েছিল, ওয়ালা কাদ খালাকনাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি মানুষকে সৃষ্টি করে দিই, মানুষের অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হয় এটা আমি জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একজন মানুষ তার যে বলার সাহারক আছে, এই সাহারক যতটুকু নিকটে এর চেয়েও বেশি নিকটে আমি মাওলা, আমি মালিক। আল্লাহ তারা সবসময় বান্দার নিকটে। ওই লোক যখন ভুলক্রমে জোবানের মার পেছে যখন বলছে ইয়া সমাধু, আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিচ্ছে, সাথে সাথে তার ডাকে কি দিছে সাড়া দিতে। ফেরেশতার অভিযোগ করছে, ফেরেশতার আল্লাহ তাআলার কাছে নাম করছে, হে মাওলা, হে মালিক, ওই লোক তো ইচ্ছা করে আপনার নাম লয়নি, ইচ্ছা করে আপনার নাম লয়নি, ভুলক্রমে জোবানের মার পেছে আপনার নাম নিছে, আপনি কেন তার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা তোমরা জানো না আমার নামের একটা মাহাত্ম্য আছে, বুজুর্গি আছে, আমার নাম যদি কেউ ভুলক্রমে নেয় সেটাকে আমি অবমূল্যায়ন করতে পারি, এই জন্য তার ডাকে আমি সাড়া দিয়েছি, তাকে আমি আমার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেছি। তো ভাই, আমার আপনার জীবনে এরকম যদি আমি আপনি আমল দেখাইতে পারি, যদি আমি আপনি সকাল বিকাল কিছু জিকির করি, অসুবিধা হয় না, আর যদি এটা আমরা না পারি আরো কিছু আমল আছে, যে আমলগুলো সর্বদা জিকির। দেখেন সবর আর শকর দুইটা গুণ আমার আপনার জীবনে, সবর আর শকর এই দুই গুণ যদি আনতে পারি তাহলে আমার আপনার জীবন জিকিরওয়ালা জীবন হবে। আল্লাহ রাসূল বলেন মুমিনের স্থান হলো আজব স্থান, মুমিনের স্থান আজব স্থান, তার কোনো অবস্থা নেকির বাহিরে নয়, কোনো অবস্থা ইবাদতের বাহিরে নয়। মুমিন যদি তার কোনো ভালো অবস্থা আছে, কোনো নেকির অবস্থা আছে, কোনো খুশির অবস্থা আছে, তাহলে সে শুকর আদায় করবে, তাহলে এটা তার জন্য খায়ের আছে। আর যদি মুসিবত আসে, পেরেশানি আসে, সে সবর করবে, ওটাও তার জন্য জিকির হবে, ওটাও তার জন্য নেকি হবে। আমাদের জীবনে দুটোই অবস্থা, তাই হাসি খুশি আর পেরেশানি, আর বাইরে তো কিছু নাই, হাসি খুশি আর পেরেশানি, এর বাইরে আমাদের কোনো অবস্থা নাই। তো দুই অবস্থায় আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, একটা হলো সবর আর একটা হলো শুকর। সবর আর শুকর এগুলি হলো নেকি আর নেকি, এগুলি ইবাদত, ইবাদত। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য, ভাই আমরা যেহেতু পরে আসছি, এই উম্মত পরে আসছে। আল্লাহ রাসূল বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, বুখারি শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন যে নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা আসছি পরে কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা আগে। আমাদের নবী বলেছেন যে এই উম্মত আগমনের দিক থেকে পরে কিন্তু জান্নাতে যাওয়ার দিক থেকে আগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য কিছু কিছু আমল দিয়েছেন, এই আমলের মাধ্যমে আমরা জান্নাতে আগে যেতে, ওই আমলগুলো করতে আমরা রাজি আছি তো ভাই। ওই আমলগুলোর মধ্যে একটা মুবারক আমল, যেটাকে সবসময় জিকির বলা হয়, দায়মী জিকির বলা হয়, সেটা হলো দিনের জিকিরের সাথে চলা। তাই কোনো মানুষ যদি দিনের জিকিরের সাথে চলে তার সমস্ত জিন্দগিটাই জিকির বলা হবে। আপনি বাজার করতে গেছেন কিন্তু বাজার করতে যাওয়ার সময় নিয়োগ করেছেন যে আমি বাজারে গেলে দুটা লোক পাই, ওকে খাওয়া আপনার বাজার হয়ে যাবে, পারিবারিক কাজ হয়ে যাবে, কিন্তু পুরো বাজারটাই এবাদত আর জিকিরে পরিণত। ওই যে নিয়োগ করেছেন যে আমি দুটা লোককে দেওয়া দিবে, আপনি শহরে যাচ্ছেন, অটোতে যাচ্ছেন, রিক্সাতে যাচ্ছেন, রিক্সাওয়ালা অটোওয়ালা তাকেও দেওয়া দিতে পারেন। ভাই কি করেন আপনি? ভাই এই করি, ভাই বাচ্চা কাচ্চা কয় টাকা, ভাই নামাজ তো পড়েন। যদি সে বলে ভাই আমি হিন্দু, তাহলে তো কথা নাই, আর মুসলমানের অধিকাংশ মুসলমান, আমরা তো মুসলমানের সাথে চলাফেরা করি, তাকে যদি আমি দুইটা কথা শোনা দিই, ভাই আপনি গাড়ি চালান, আপনি গাড়ি চালাইতে চালাইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাগুলো বেশি বেশি পড়েন, এই কালিমার উচিরায় আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের কাছে রিজিক পৌঁছায়, আপনার কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়। এটা যদি তাকে বলা যায় যে ভাই গাড়িতে আপনি গাড়ি যেহেতু ইয়া করেন তো আপনাকে আল্লাহ তাআলা রিজিক পৌঁছাবে, বেশি কাস্টমার আসবে, বেশি সওয়ারি পাবেন আপনি, আপনার বরকত হবে, এই কালিমাগুলো মুখে জারি রাখি, বলা যায় না ভাই? বললে তো দাওয়াত হবে, আর এই দাওয়াতের জিন্দগি যার হয় তার জিন্দগিটা পুরো জিকির বানাবে। এই যে হাদিসে আছে একজন মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাহলে সারা রাত যে ঘুম গেল এই ঘুমটাকে আল্লাহ তাআলা জিকিরে পরিণত করে। কেন জানেন? এটা একটা ফিকিরের কারণে। ফিকির কি? এশার নামাজ পড়ে ঘুম গেছে কিন্তু ফিকিরে আছে যে কখন ফজরের জামা আজান হবে আমি উঠে চলে যাবো। ফিকির আছে না? যার ফিকির নাই সে কিন্তু উঠতে পারবে। আপনার যদি ফিকির থাকে, আমার যদি ফিকির থাকে তাহলে উঠতে পারবো ফজরে, আর যদি ফিকির না থাকে যে ফজরের নামাজ কখন হবে না হবে আমার দরকার নাই বলি আমি শুয়ে গেলাম, তাহলে সে উঠতে পারবে। তো এই ফিকিরের আল্লাহ তাআলার কাছে বড় দাম, এই দিনের ফিকির আমি আপনি করতে রাজি আছি কিনা ভাই? ভাই যারা অতীতেও দিনের ফিকির করেছে, দিনের ফিকিরকে মাথার মধ্যে ঢুকাইছে, দেমাগের মধ্যে ঢুকাইছে, আল্লাহ তাআলা তাদেরকে চমকায় দুনিয়াতেও, আল্লাহ তাআলা তাদেরকে চমকায় দিয়েছে আখিরাতেও, আল্লাহ তাআলা তাদেরকে চমকায়। এই জন্য ভাই এই ফিকিরের বহুত বড় দাম, বহুত বড় দাম এই ফিকিরের। এই জন্য দিনের জিকরা নিয়ে এরকম ভাবে চলাফেরা করা, আপনি আমি যদি দিনের জিকির নিয়ে যদি চলাফেরা করি যতটুকু পারি, বান্দা অক্ষম, বান্দা দুর্বল, একশো ভাগ পারবে না, এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমি আপনি যতটুকু করব ইখলাসের সাথে করব, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান। এই জন্য জিকির করতে রাজি আছি তো ভাই। আল্লাহ তাআলা তাকে কোরআনে কি বলেন, নবীর মাধ্যমে বলেন, নবীকে সাক্ষী বানায় বলেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দিন এই দাওয়াতের কাজ এটা আমার কাজ, এটা আমার কাজ, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, মানুষদেরকে কোথায় ডাকবো, আল্লাহর দিকে ডাকবো, মসজিদের দিকে ডাকবো, নামাজের দিকে ডাকবো, ইবাদতের দিকে ডাকবো, এটা হলো দাওয়াত, এটা আমার কাজ। দেখেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দিয়েছেন যেটা আমার কাজ, অমানিত্তাবানি এবং যারা আমার অনুসারী তাদের কাজ। যেটা দাওয়াতের মধ্যে একটা কথা বলা হবে, আমার কাজ, এটা আমার কাজ, আমাদের নয়, আমাদের যখন বলা তখন মনে করে কি উনি করবে উনি করবে উনি করবে, আমার করা দরকার, এটা হুজুরদের কাজ। কিছু কাজ আছে কি মানুষ আসলে বলে কি যে একটা অন্যায় কাজ সমাজে চলতেছে, তখন যদি বাধা দেওয়া হয় বলে যে আমরা কেন বাধা দেবো, এটা হুজুরদের কাজ, তার মানে হুজুররাই শুধু এটা করবে আমরা করবো না, এরকম নয় ভাই। ভাই এটা আমার কাজ মনে করতে হবে, আমার কাজ, তবে যে কোনো অন্যায়কে বাধা দিতে হবে। হেস করতে দেখা যাচ্ছে হয়তো কোথাও কোন মুসলমান ভাই হয়তো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেছে না, খারাপ ব্যবহার করতেছে, তাহলে এর ইসলামী নির্দেশ হয় স্ত্রীর সাথে কেন খারাপ ব্যবহার করবে ভাই? স্ত্রী তো, স্ত্রীকে আল্লাহ তাআলা অধীন করে দিয়ে অধীন, দেখেন কিছু মানুষকে আল্লাহ তাআলা অধীন করে দেয়, তারপর নৌকা স্ত্রী এদেরকে আল্লাহ তাআলা অধীনতা করে দিচ্ছে আমাদের, তা আমরা অধীন হিসেবে আমাদেরকে আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো, আমরা কেন তাদের কষ্ট দিব? কোথার কষ্ট, কাজের কষ্ট, মানসিক কষ্ট কেন তাদেরকে দিব? এটা কখনো ঠিক হবে না। যেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি আপনি বুকে হাত দিয়ে বলি যে আমার স্ত্রী আমাকে উত্তম বলে কিনা, যা স্ত্রীর কাছে ফতোয়া নেবেন জিজ্ঞাসা করবেন, বলবে এর চেয়ে খারাপ লোক আর কেউ বলবে কিনা ভাই? আমাদের স্ত্রীর কথা বলতেছে, কেন বলবে জানে? যে আমার বাটপাড়ি সম্পর্কে সব কিছু সম্পর্কে জানে। আসলে যদি আমি ভালো হই সে কিন্তু ভালোই থাকে, বেড়ে ভালো যদি হয় সে ভালোর সাথে বেড়ে দেবে না, যে আসলেই লোকটা ভালো। খায়রুকুম খায়রুকুম দেয়া আলি, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। কেন ভাই? স্ত্রীকে তো আল্লাহ তাআলা অধীন করে দিয়েছেন, আপনি কেন তার উপরে শক্তি খাটাবেন? শক্তি খাটাবেন অন্য জায়গায় খাটাবেন, এখানে কেন শক্তি খাটাবেন? এটা কি শক্তি খাটানোর জায়গা? অনেকে আছে স্ত্রীকে মারধর করে, এটা বোকামির কাজ, এটা বোকামির কাজ, স্ত্রীকে কেন মারধর করবো? এটা কি শক্তি খাটানোর জায়গা? তুমি যদি পারো তো বাহিরে যাও, কত শক্তি আছে ওখানে দেখা যায় অন্য পুরুষের সাথে খাওয়ার। আশা বাড়ি থানবী রহমতুল্লাহ যুগের একজন বড় বুজুর্গ ছিলেন, ওনার যুগে এক লোক শুধু এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিচ্ছে, দেখেন উনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন। একবার এরকম ভাবে বাড়িতে আসছে তো স্ত্রী রান্নাবান্না করছে, এই রান্নাবান্নার মধ্যে লবণ অতিরিক্ত দিয়ে দিচ্ছে, সে বাজার থেকে ইলিশ মাছ আনছিল, এনে বলছে ইলিশ মাছ খাও, আমি এটা অনেকদিন পর ইলিশ মাছ কিনছি, আমি সব করে মজা করে খাবো, কিন্তু দেখা গেছে রান্নাবান্নার মধ্যে অনেক লবণ দিয়েছে। শুধু এই কথা মনে করে স্ত্রীকে মাফ করে দিয়েছে যে তার ভুল হয়ে গেছে, এখন আমি যদি গরম দেখাই, আমি যদি তাকে মারি নির্যাতন করি, করলে করতে পারি আমার ক্ষমতা আছে, কিন্তু সে তো দুর্বল, সে তো অসহায়, আমি তাকে মেরে কি লাভ হবে? মাফ করে দিলাম, কি করে দিলাম? তার মৃত্যুর পর, এই ব্যক্তির মৃত্যুর পর তার বন্ধু স্বপ্নে দেখছে, আমি জিজ্ঞাসা করছে যে তোমার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করছে, ভাই আমার অন্য কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় নাই, শুধু একটা আমল, আল্লাহ বলছে এই এই মুখ, তুমি তোমার স্ত্রীর প্রতি, সে আমার বান্দি ছিল, তার প্রতি তুমি দয়া দেখাইছো, রহম করেছো, আমি তোমাকে আজকে মাফ করেছিলাম। ভাই দুর্বলদের প্রতি, দুর্বল অসহায়দের প্রতি রহম দেখাতে হয়, দয়া দেখাতে হয়। আমি যদি দুর্বলদের উপরে যদি শক্তি দেখাই, আর যদি পাওয়ার দেখাই, আর যদি নির্যাতন দেখাই, তাহলে এটা আল্লাহর কাছে আমি দয়া পাবো না। এই জন্য ভাই মানুষদেরকে দাওয়াত দেওয়া, হেকমতে দাওয়াত দেওয়া, হেকমতে দাওয়াত দেওয়া, নবীদের তরিকায়। নবীরা কিভাবে দাওয়াত দিচ্ছে? গরমে, গরমে নয়, গরমে কেউ কথা শুনবে না, আমি যদি গরম দেখাই আপনি উল্টো গরম দেখাবেন, অ্যাকশন রিয়াকশন এরকম আসবে, কিন্তু গরমে নিয়ম নয়, দাওয়াতের নিয়ম হলো নরম। এই জন্য এই কাজ করতে আমরা রাজি আছি তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদে অনেক সাথী আছে, অনেক মজবুত মজবুত সাথী আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাথীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজকে আরো সম্প্রসারিত করার জন্য তৌফিক দান করুন। তো ভাই কোন কোন ভাই নগদ বাইর হওয়ার জন্য রাজি আছেন একটু? মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর ঘর সাক্ষী হয়ে থাকবে, মোমিনরা সাক্ষী হয়ে থাকবে, একটু নাম লেখাইলে ভালো হয় ভাই, সামনে বাইর হওয়ার নিয়ত আছে কার কার ভাই? নগদ আমাদের তাজমুল ইসলাম ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, একটু দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা বরকত দান করেন, জান এবং মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা হায়াত তৈয়বা নসিব করেন। আর বলেন ভাই নাম আর কি আছে ভাই? এই ভাই তো চেনা আমার, নাম কি ভাই? হ্যাঁ সোহেল ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জান এবং মালের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হায়াত তৈয়বা নসিব করেন, দিনের মেহনতের জন্য কবুল করেন। ভাই নাম কি? হ্যাঁ হ্যাঁ ভাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, দ্বীনের সাচ্চা দায় বলার জন্য তৌফিক দান করেন। ফিরোজ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা দ্বীনের মেহনত করা সহজ করে দিন, বাধা প্রতিকূলতা দূর করে দিন। নাফিস নওশাদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা দ্বীনের জন্য মেহনত করা সহজ করে দেন। আরো বলি ভাই, ভাই দ্বীন মোহাম্মদ সুন্দর নাম দিন মোহাম্মদ ভাইকে আল্লাহ তালা কবুল করেন, সোহাগ ভাইকে আল্লাহ তালা কবুল করেন। আমরা আমিন বলি ভাই, দোয়ার মধ্যে আমিন বলা এটাও দোয়ার মধ্যে সামিল আর কি। মূসা আলাইহিস সালাম দোয়া করছিলেন আর হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলছিলেন, ফেরাউনের বিরুদ্ধে দোয়া করছিলেন। আল্লাহ তাআলা বলছে কত উজিবা দাওয়াত কুমার, কত তোমাদের উভয়ের দোয়াকে কবুল করা। এখানে আমরা দোয়ার মধ্যে আমিন আমিন ভাই, নূর মোহাম্মদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আরো বলি ভাই, আরো বলি মুরব্বীরা বলি ভাই, মুরব্বীরা আমাদের হায়াতের সময়টা যদি ভালো কাজ অতিবাহিত হয় ভাই, এটা তো সৌভাগ্য। তার হায়াত তো চলেই যাচ্ছে, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে এটা, এই জন্য আমরা সময়টাকে একটু ভালো কাজের মধ্যে লাগাই ভাই। বলি ভাই, আরো বলি ভাই, কে আছি ভাই? নাম লেখেন না? না, আপনার নাম তো বরকত, নাম লেখা বরকত। আরো বলি ভাই, ও নওসাদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা নজওয়ান তবকাকে দিনের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা দিনের মেহনত করা সহজ করে দিন। আরো বলি ভাই, আরো বলি ভাই, জোয়ানদের মধ্যে বলি জোয়ান। আরো বলি ভাই, এই যুবকদেরকে দেখে আমার খুব খুশি লাগতেছে, এই যুবকদেরকে দেখে খুব খুশি লাগতেছে। এই বয়সে তারা এরকম নাম লেখাইতেছে, এটা আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা নিয়ে নাম লেখাইতেছে। এই বয়সে তারা ইচ্ছা করলে তো এই জায়গায় নাও বুঝতে পারত, তারা অন্যদিকে থাকতে পারত, কিন্তু আল্লাহ তাআলা কবুল করছে তাদেরকে। মুরব্বীরা বলি, নিয়ত করি ভাই, এই কাজ তো হলো, এটা নবী রাসূলদের কাজ, এটা মোবারক কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এই কাজের ছিলায় কত মানুষের জীবনের মোড় ঘুরা দিয়ে, কত মানুষের জীবনের উন্নতি ঘুরা দিয়ে। আরো বলি ভাই, আর কে আছে? সোহেল ভাই নাম লিখছেন না? আচ্ছা আচ্ছা, এই সোহেল ভাই, যে তোহিন আছে এরা তো না, আমার ইয়া তুষার কই, তুষার তুষার নাই না, হ্যাঁ ভাই ভাই দাঁড়ান একটু, দাঁড়ান ভাই, আলহামদুলিল্লাহ লেখাইছে না, নাম কি, নাম কি? ও ফিরোজ, ফিরোজ মাশাআল্লাহ, ফিরোজ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আল্লাহ দূর করে দিক, সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলার আরোগ্যতা নসিব করুক। এই কাজের ওসিলায় আল্লাহর কাছে যা চাওয়া যায়, যত বড় দুরারোগ্য ব্যাধি হোক আল্লাহ তাআলা নিরাময় করুন। সব কিছুর মালিক হলো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে যদি ধরা যায় সব কিছু তো আমি পাই। না মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মসজিদ তো এটা আলোকিত মসজিদ, যে মসজিদে পাঁচ কাজ জারি আছে এটা আলোকিত মসজিদ। এই মসজিদের মধ্যে আপনি দায়িত্বে আছেন সেক্রেটারি, এটা তো বহুত বড় সৌভাগ্য, আলোকিত মসজিদের আলোকিত সেক্রেটারি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা নসিব করুন, আল্লাহ তাআলা সাহস হিম্মতকে বাড়ায় দিন। ভাইয়ের নাম লাগে আব্দুল সাত্তার ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা দিনের জন্য সাচ্চা দায়ী বানার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ে ভাই দোয়া হয়ে যাবে এখন, দরুদ শরীফ আল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولاي كريم مولا مغرب পর্তেকে মাওলা, তোমার খাস বান্দাদেরকে সাথে নিয়ে মাওলা আমি গুনাহগার, তোমার মাহবুব দিন সম্পর্কে কিছু আলোচনা করেছি মাওলা, তোমার মাহবুব দিন থেকে আমরা দূরে সরে গিয়ে বারবার লাঞ্ছিত অপমানিত মাওলা, তুমি দয়া করে তোমার দিনের কাছে আমাদেরকে নিয়ে যাও মাওলা, তোমার দিনকে আত্মস্থ করার তৌফিক দাও মাওলা, মাওলা পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দাও মাওলা, আল্লাহ যে লোকগুলো দিনের মেহনতের জন্য নাম লেখাইল মাওলা, এই লোকগুলোকে তোমার কাছে আমানত রাখলাম মাওলা, মাওলা এই লোকগুলোকে তুমি বের করা সহজ করে দাও মাওলা, মাওলা তোমার কাছে আমানত রাখলাম এই লোকগুলোকে মাওলা, তাদের জান তাদের মাল তাদের সামগ্রিক জীবন ইয়া আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম মাওলা, ইয়া আল্লাহ এই মসজিদ সাক্ষী মাওলা, মুমিনদা সাক্ষী মাওলা, এই ব্যক্তিদেরকে আল্লাহ তুমি দিনের সাচ্চা দায়ী বানিয়ে দাও মাওলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জীবন মাওলা তোমার গোলামীর জীবন বানায় দাও মাওলা, তোমার জিকির আর শুকুরের জীবন বানায় দাও মাওলা, আমাদের অতীত জীবনকে আমরা নষ্ট করেছি বরবাদ করেছি মাওলা, মাওলা জানি না আয়াতের পুঁজি আর কয়দিন আছে মাওলা জানি না, মাওলা বাকি জিন্দগিকে তুমি জিকিরের দ্বারা শুকুরের দ্বারা তোমার গোলামীর দ্বারা আলোকিত করার তৌফিক দাও মাওলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিব মাহবুবের তুফাইলে মাওলা আমাদেরকে তোমার মাহবুব দিনের মেহনত করার জন্য কবুল আর মঞ্জুর করব, মাওলা এই মসজিদ মাওলা আলোকিত মসজিদ মাওলা এখানে পাঁচ কাজ চালু আছে মাওলা, ইয়া আল্লাহ যে ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতিকে সাধারণত তৌফিক দাও মাওলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মসজিদ যদিও আয়তনের দিক থেকে ছোট মাওলা কাজের দিক থেকে অনেক বড় মাওলা, এই জন্য তুমি এই মসজিদের সকল মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর করব, ইয়া আল্লাহ এলাকাবাসীকে এই মসজিদের আলো দ্বারা আলোকিত করে দাও মাওলা, ইয়া আল্লাহ এলাকাতে যে সমস্ত গুনাহ আছে মাসিয়াত আছে যে সমস্ত নাফরমানি আছে মাওলা ওগুলিকে তুমি বন্ধ করে দাও মাওলা, ইয়া আল্লাহ এলাকার মুসলমানদেরকে আল্লাহ সকলকে তুমি দিনদার পরহেজগার বানার তৌফিক দান, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.